মেঘ মেঘ। कहीं की जाओ चो पूर्व दिगत, कहीं की जाओ चो पूर्व दिगत, आ पश्चिम को भिजाम प्रिया को, आ पश्चिम को भिजाम प्रिया को, लगे देता मन रे मो प्रेम दाग मेघ रे मेघ मेघ मेघ। প্রজাপতি মন তার ভারিয়ান মন, কতিয়ে কথারে রুষে মো কথা মানে না, হৃদয়র কাচ ঘরে তাকু মু রখিছি, ভাল কেতে পায়ে তাকু সিয়ে কি বুঝুছে, আ পশ্চিমকু ভিজাম প্রিয়াকু, আ পশ্চিমকু ভিজাম প্রিয়াকু, কহি দে তু তা কানরে মো কথা আগ মেঘ রে মেঘ মেঘ মেঘ। চিমু ভারি গেলা গোটে বলি ঝিয়া, টাণ পদে কহি দেলি ফুলেই চিমু হ, মো পাই একাশি কাহার তমু হ, ভারি বাধে আজি সিয়ে ঝরউছি লুহ, আ পশ্চিমকু কহি দে প্রিয়াকু, আ পশ্চিমকু কহি দে প্রিয়াকু, তাহা তর লেখা পরা মোরি ভাগ্য,